الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين سورة العنكبوت 37-38 آيات যাবতীয় হামদ ও সালাহ, যাবতীয় প্রশংসা ও আরাধনা মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিধ্বস্তকারী প্রবল ভূমিকম্পের আঘাতে শাস্তি দিল, আমাদেরকে সুস্থলে বাঁচিয়ে রেখেছেন, এজন্য বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাহ সে নবীর শানে, যিনি আমাদেরকে আগেই সাবধান করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা তার সাবধান পানি উপেক্ষা করার কারণেই আজকে পদে পদে আল্লাহর গজবের শিকার হচ্ছি। সে শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাহ। আজকের পহেলা মে সব জায়গাতে এর উপরে আলোচনা হবে। এটা একটা সরকারি বিলাসী দিবস পালনের মধ্যে সীমায়িত হয়ে গেছে। শ্রমিকের রক্তে তৈরি করা ধনীদের বিলাসী বড় বড় অট্টালিকা দেখলে এই সময় দিবস পালনের দিকে ধিক্কার আসে। শ্রমিকদের অধিকার নিয়ে কোন কথা বলে আর এদেশে ঠিক নয়। রানা প্লাজা ধসের পরেও যে দেশের নেতৃবৃন্দের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, সে দেশে এসব বিষয়ে বলে লাভ কী? শ্রমিক, কৃষক, ধনী, ব্যবসায়ী সব কিছুই আল্লাহ সৃষ্টি। আল্লাহ তার বান্দাকে বিভিন্ন কাজে লাগিয়েছেন। এই বিভক্তি মানুষের নিজের তৈরি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তৈরি। কিন্তু মৌলিক মানবাধিকার সবারই সমান। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই পাঁচটি মৌলিক অধিকারের বেলায় ধনী গরিব সকলের অধিকার সমান। এক্ষেত্রে যদি দায়িত্বশীলরা দায়িত্ব পালন না করেন, অবশ্যই তাদেরকে আল্লাহ পাকের নিকটে কৈফিয়তের সম্মুখীন হতে হবে। এ দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে, আখেরাতেও শাস্তি ভোগ করতে হবে। এটুকুই এই বিষয়ে যথেষ্ট। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। হে মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কাল কিয়ামতের মাঠে সশস্ত্র দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব যারা যে দায়িত্বে আছেন, শ্রমিকদের অধিকারের ব্যাপারে সাবধান থাকবেন, কারণ শ্রমিক যদি মজলুম হয়ে যায় তাহলে তার দীর্ঘশ্বাস, তার বদ্ধ আগ থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কোনো মনিবের নাই। আল্লাহ পাক আমাদেরকে শ্রমিকের দীর্ঘনিঃশ্বাস থেকে এবং তাদের বদ্দোয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। ভূমিকম্প আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলোচিত বিষয়। যারা টিভিতে বা ল্যাপটপে ভূমিকম্পের দৃশ্য দেখেছেন, সে দৃশ্য দেখার পরে স্থির হয়ে বসে থাকা যায় না। নেপালে ইতিমধ্যে 50টির বেশি ভূমিকম্প হয়ে গেছে, বাংলাদেশে মাত্র 3টা ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের মানুষের মানসিকতার সঙ্গে আমাদের মানুষের মানসিকতা এখন এক নয়, যদিও আমরা একই মাটির মানুষ। আমরা রাজনৈতিক কারণে দেশ ভাগ করে ফেলেছি বটে, একসময় সবটা মিলিত একটি ভারতবর্ষ ছিল। যখন এদেশে মোগল সম্রাটটা রাজত্ব করে গেছেন, তখন সেই সুদূর আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ পর্যন্ত আর সমুদ্র হিমাচল বিশাল ভারতবর্ষ ছিল। কারণ আমরা নিজেরা মারামারি করে পুরা এই ভারতবর্ষকে টুকরা টুকরা করে 6টা দেশে বিভক্ত করে ফেলেছি, এই জন্য আমরাই দায়ী। মানুষের পারস্পরিক মানসিকতা, চিন্তা চেতনা অধিকাংশ ক্ষেত্রে আমাদের মিল আছে। এই দিনাজপুরের বাংলা বন্দর থেকে অল্প একটু গেলেই আপনি নেপালের মধ্যে ঢুকতে পারবেন। কাঠমান্ডু শহরে আমি নিজে গেছি, স্টাডি টুরে যেমন গিয়েছিলাম, পুরা নেপাল আমরা ঘুরেছি। সেখানে বহু আহলে হাদিস উলামায়ে কেরাম আছেন এবং বাংলাদেশ থেকে গিয়ে সেখানে বসতি স্থাপন করেছেন, এরকম বহু মানুষ আছে। সবাই নবাবগঞ্জের রোহনপুর থেকে সরাসরি আর অল্প দূরে গেলেই নেপালের ঝাপ্পা এলাকা পাওয়া যাবে, সবই বাংলাদেশি, ওই চাবি নবাবগঞ্জেরই লোক তারা সব। অতএব দেশ বিভক্ত হয়েছে বলে তারা আসলে বিভক্ত নয়, তারা আমাদেরই ভাই। আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের প্রতি সহমর্মিতা, সমবেদনা অবশ্যই থাকতে হবে। আমরা তাদেরকে এই কঠিন বিপদ এবং এই আল্লাহ পাকের এই গজব থেকে নিজেদেরকে বাঁচানোর মতো যেন ধৈর্য আল্লাহ পাক তাদের দান করেন, আমরা সেই রৌভিক কামনা করছি। আমাদের সরকারকে বলবো সাধ্য মতো তাদেরকে সহযোগিতা এগিয়ে যান, প্রয়োজনে জনগণকে সাহায্য চান, আমরা উদার হস্তে তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কেন ভূমিকম্প হল, কেন বাংলাদেশের সিডর হল, কেন 2009 বাংলাদেশের মধ্যে আইলা বয়ে গেল, ভূমহাদেশের ইতিহাসে গজবের বহু ঘটনা রয়েছে। ভূমিকম্পের গজব বহুদিন ধরে আসছে টুকটাক টুকটাক ধাক্কা দিয়ে দিয়ে, কিন্তু এবারে যেটা হয়ে গেল এটা 80 বছরের মধ্যে এত বড় ভূমিকম্প হয় নাই। এটা হল আমাদের পত্রপত্রিকার লেখকদের বক্তব্য। কাঠমান্ডুতে যে ভূমিকম্প হয়েছে তার রিক্টার স্কেলে যদিও 7.9 বলা হচ্ছে, কিন্তু আসলে তা নয়, ওটা 8-এর উপরে, 8 থেকে 9-এর মধ্যে। অনেক দূরে আমরা আছি বিধায় আমাদের এখানে রাজশাহীতে হয়েছে 4 থেকে 5, ঢাকায় হয়েছে 3 থেকে 4। কারণ যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল সেখানে সবচেয়ে বেশি ধাক্কাটা লাগে, আর যত দূর হয় তত ধাক্কা কম হয়। আমাদের আবহাওয়াবিদরা ভুল তথ্য দিয়েছেন আমাদেরকে, সব জায়গায় সমান হয়েছে 7.9, বাংলাদেশে আর নেপালে কখনোই 1 হতে পারে না। এবং এটা মাটির তলে 14.8 কিলোমিটার নিচ থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থল, যা কল্পনা করা যায় না। আমরা বিল্ডিং করি মাটির নিচে, নয় খুব বেশি বেশি কয় ফুট যাই, 3-4-5 হাত পর্যন্ত নিচ থেকে গেঁথে আসে, তার উপরে 20 তলা বিল্ডিং খাড়া করে দিই। কিন্তু 14.8 কিলোমিটার নিচ থেকে যে ভূমিকম্প ধাক্কাটা দিল, সেই ধাক্কায় সারা দুনিয়া কেঁপে গেল। কি ধরনের ধাক্কা সেটা হয়েছে একবার চিন্তা করতে হবে। আমাদের বিজ্ঞানীরা এতটুকুই বলেন, টেকটোনিক প্লেট, ইউরেশিয়ার প্লেটটা ইন্ডিয়ান প্লেটের তলায় যে গুঁতা মেরেছে তাতে এটা হয়েছে। আরে বেটা, গুঁতা না মারলে কি এমনি ধাক্কা লাগছে নাকি? এটা বলার জন্য তোমার বিজ্ঞান দরকার নেই। কেন মারল সেটা বলার জন্য তোমার কিছু বলার দরকার ছিল, সেটা তো বলবে না। আমাদের বিজ্ঞানীরা বলছে প্রকৃতির লীলা, কেন তাই তো না? এটা কি প্রকৃতির লীলা খেলা নাকি? প্রকৃতিটা কে? ও খেলতে জানে না লীলা করতে জানে? প্রকৃতিটা কে সেটা? তার নাক চোখ কান মুখ কিছু আছে? এটা একটা অন্ধ বোবা প্রকৃতি নিয়ে খেলা করে আমাদের শিক্ষিত ভাইরা নেচার নেচার করে অস্থির করে দিচ্ছে। এটা এটা কখনোই আল্লাহ বলে না। সব কিছুর পিছনে আল্লাহ পাকের যে ব্যবস্থাপনা কার্যকর রয়েছে এই বিশ্বাস থাকলে আর কিছুই লাগতো না। যুগে যুগে নবী রসুলগণ মানুষকে সবসময় এই বিষয়গুলি সাবধান করে গিয়েছেন। দূর অতীতে মাদিয়ানে ভূমিকম্প হয়েছিল নবী শোয়েব আলাইহিস সালামের জমানায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক সেই ঘটনা বর্ণনা করেছেন, যেটা আজকে আপনাদের সামনে বললাম, সূরা আনকাবুত 36-37-38 আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখো পয়লা মাদিয়ানা আখাহুম শোয়েব, মাদিয়ানবাসীদের কাছে আমরা তাদের ভাই শোয়েবকে নবী হিসেবে পাঠিয়েছিলাম। তিনি তাদেরকে বললেন, আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, অর্জুল ইয়ামাল আখেরা, এবং আখেরাতের জবাবদিহিতার বিষয়টিকে সবসময় সামনে রাখো, মনে রাখো, কামনা করো আখেরাতে মুক্তির জন্য, দুনিয়ায় তোমার জন্য সব নয়। ওলা তাহসাউ ফিল আরদে মুফসিদিন, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তিনটা কথা এসছে, শিরক ছেড়ে তৌহিদ গ্রহণ করো, প্রকৃতির লীলা খেলা নয়, এটা আল্লাহর বিধানে দুনিয়া চলে, এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, তোমরা করনি, অন্য কোনো সত্তা নাই এর পিছনে, এটা আগে বিশ্বাস করো। দুই নম্বর, আখেরাতে তোমার কাছে কৈফিয়ত চাওয়া হবে, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে, যেখান থেকে তুমি দুনিয়া এসেছিলে সেখানেই তোমাকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে নেব, এই মাটি থেকেই তোমাদেরকে আমি উঠাবো, এই বিধান মেনে নিতে হবে, অমান্য করলে শেষ হয়ে যাবে তোমরা, আল্লাহর কোনো ক্ষতি হবে না, অতএব মেনে চলো। ওলা তাওসাউ ফিল আরদি মুফসিদিন, তিন নম্বর, আল্লাহর এই সুন্দর পৃথিবীকে তোমরা বিশৃঙ্খলার এবং শয়তানিতে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করো না। এ তিনটা আদেশ একটা তারা মানেনি, ফাকাদ্দাবু হো, রসুলের এই দাওয়াত তারা মিথ্যা প্রতিপন্ন করল। ফা হাজাত হুম রাজফা, বলে ভূমিকম্প তাদেরকে গ্রাস করল। ফাস বাউফি দারহিম জাসেমিন, অথবা তারা সশা গৃহে বুড়ে পড়িমরি থাকে। এমনি করে আল্লাহ আরো উদাহরণ দিচ্ছেন এই সাথে, ওয়া আদান ওয়া সামুদ ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনহিম ওয়াযায়্যানা লাহুম আশ-শায়তানু আ'মালাহুম ফাসাদদাহুম আনিস সাবিল ওয়া কানু মুস্তাবসিরিন। এ মানুষ, আরো পিছন দিকে যাও, শোয়েবের আগে এসেছিলেন আদ, এসেছিলেন সামুদ, তারা তাদের কমকে একইভাবে সাবধান করেছিলেন, তারা শোনেনি। আদের কম ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি, তারা অহংকার করে বলেছিল, মান আসাদ্য মিন্না কুব্বাতান, পৃথিবীতে আমাদের তুলনীয় ক্ষমতাশালী আর কারা আছে? তারা বড় বড় বিল্ডিং তৈরি করত, মাসানে টাওয়ার তৈরি করত পাহাড়ের গা কেটে কেটে, আর ভাবত যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করবে। আসলে তা তো তারা বসবাস করতে পারেনি, মরতে তাদের হয়েছেই, অথচ ওই বিল্ডিংগুলি এখনও আছে। আল্লাহ বলছেন, কত্তাবাইয়্যানা লাকুম মিন মাসাকিনহিম, ওদের সে বাসগৃহগুলি তোমাদের সামনে স্পষ্ট এখনো আছে, এ দেখেই তো তোমরা বুঝতে পারছো যে তারা এখানে ছিল। ওয়াযায়্যানা লাহুম আশ-শায়তানু আ'মালাহুম, কিন্তু তারা যে সমস্ত অপকর্মগুলো করত, শয়তান তার পিছনে সুন্দর সুন্দর যুক্তি যুগিয়ে দিত। ফাসাদ্দাহু মানে সাবিল, এবং তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখত। কানু মুস্তাবসিরিন, অথচ তারা ছিল সবাই বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ। এতে বোঝা গেল যে মূর্খ মানুষ সমাজের ধ্বংস খুব বেশি করতে পারে না, জ্ঞানী মানুষের ধ্বংস বেশি করে। তারা উপকার করলেও খুব বেশি উপকার করতে পারে, ক্ষতি করলেও খুব বেশি ক্ষতি করতে পারে, এটাই একেবারে বাস্তব সত্য আল্লাহ পাকের তুলে ধরেছেন। অকানু মুস্তাবসিরিন, আর আমরা কি বলি, তারা কি কিছুই বোঝে না? সব আমরা বুঝি। শয়তান কাজে লাগায় এই সমস্ত মাথাওয়ালা মানুষগুলোকে। মানুষের দেহ আল্লাহর আনুগত্য করে, কিন্তু মাথাটা শয়তানের আনুগত্য করে। মাথাকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে সে শুকরগুজার বান্দা হয়, ইচ্ছা করলে সে অকৃতজ্ঞ বান্দা হয়, কিন্তু দেহ মানতে বাধ্য। দেহ তরুণ বয়স থেকে যুবক হবে, যুবক থেকে প্রৌঢ় হবে, প্রৌঢ় থেকে বৃদ্ধ হবে, এক মাসে নিঃশেষ হয়ে যাবে। দেহ আল্লাহর হুকুম মেনে চলে ঠিক মতো, ও যতই আপনি ওষুধ খাওয়ান না কেন, যৌবন আর কখনোই ফিরে আসবে না। কিন্তু মাথা মরা আগের দিন পর্যন্ত যৌবন থাকে। দেখেন স্টিফেন হকিন্স, বর্তমান বিশ্বের আইনস্টাইন, থেকে বলা হচ্ছে 1963 না 62 সাল থেকে প্যারালাইজড হয়ে পড়ে আছে, মাথাটা ঠিক আছে, দেহ নাই। এখনো বলে কি জানেন, পরকাল বলে কিছু আছে নাকি? মাথা বদমাশি পুরাপুরি শয়তানের মাথা দিয়ে কাজ করে নিচ্ছে। ওইখানে ওইটাই আল্লাহ বলছেন, ওয়াকারু মুস্তাফসিরিন, এইসব শিরক কুফরি শিখণ্ডীদের যথেষ্ট জ্ঞান ও বিচক্ষণতা ছিল, কিন্তু তাদের এই বিচক্ষণতা, তাদের জ্ঞানকে ফাসাদ্ধ মানসাবিল, আল্লাহর পথ থেকে শয়তান সুন্দর সুন্দর যুক্তি দিয়ে ফিরিয়ে নিয়ে গেছিল। আর এই কারণেই সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সূরা ফাতিহা যখনই আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পড়ি, তাই না? ফরজে পড়ি, নফলে পড়ি, সুন্নতে পড়ি। কারণ কি, মানুষ যে কোনো সময় শয়তানের খপ্পরে পড়ে যাবে, আর শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহর তৌফিক চাইতে হয়, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই তিনটা আয়াতের মধ্যে আমরা মৌলিকভাবে কতগুলো বিষয় পেলাম। এই যে প্রথম, তারা আল্লাহর দাসত্ব থেকে মুখ ফুজে শয়তানের দাসত্ব শুরু করেছিল, যাকে আমরা বলি শিরক। দুই নম্বর, তারা আখরাতে যে আল্লাহকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এটা তারা বিশ্বাস করত না। আর তিন নম্বর, তারা পৃথিবীর সুন্দর জমিনটাকে বিশৃঙ্খলা ভরে দিয়েছিল। এই মৌলিক তিনটি কারণে ফাখাজাত হুমুর রাজফা, তাদের উপরে ভূমিকম্প এসেছিল। এবার আপনারা চিন্তা করুন, আমাদের বিষয়টা এই তিনটা কারণের প্রায় সবগুলি আমাদের মধ্যে আছে। আমরা মুখে বললে মুসলমান, আসলে কি আল্লাহ ভাষায় বলাই বোধ হয় ভালো, সূরা ইউসুফ 107 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশই মুমিন বটে কিন্তু ওরা শিরকও করে। তা আল্লাহই বলে দিচ্ছে অ্যাডভান্স, ওরা তো মুমিন মুখে মুখে বলে, আসলে ভেতরে ভেতরে শিরকের কারবার আমি টের পাচ্ছি। তো ঘর থেকে বের হয় বিসমিল্লাহ বলে, মানে হোসট লাগলে বলে ও বাবা নাখোশ হয়েছে, ফিরে আসে বাবার কাছে, তো কি হলো, ওই বিসমিল্লাহ করে লাভ হলো? শিরক এবং তৌহিদ একসঙ্গে চলে না। আমাদের ইমানের মধ্যে এখানে হয়ে গেছে ধোকা। অধিকাংশ মোত্তাকি পরহেজগার নামধারী মুসলমান এদেশে কবর পূজারি, ওসিলা পূজারি, স্থান পূজারি, ছবি পূজারি, প্রতিকৃতি পূজারি, ঘরে ঘরে ছবি টাঙানো আছে, তা সেগুলো দেখে তারা নাকি মনে করে আনন্দ পায়, জন্মদিবস মৃত্যু দিবসে সেখানে ফুলের মালা দেয়, আর ভাবে না জানি কত খুশি হলো ওই ছবিওয়ালাটা। অত সে ভালো করে জানে ওর ছবিতে কোনো রুহ নাই, ওর কোনো জ্ঞান বুদ্ধি নাই, ও টেরও পাচ্ছে না, কিছুই করছে না। এরপরও মানুষ করছে। আপনারা একটা মানুষকে গুলি করে মেরে ফেলতেন কোনো সমস্যা নাই, কিন্তু কোনো নেতা নেত্রীর ছবিতে যদি একটু মানে ঢিল মারেন তা আপনার কল্লা কাটি যাবে, তাই না? ছবি দিকে জান আছে, একটা কাগজ ছিঁড়লে তো ছিঁড়লে কি না ছিঁড়লে কি, কিন্তু আপনার যদি সাহস থাকে একটা নেতা বা নেত্রীর ছবিদের সামনে টাঙানো থাকে, আপনি একটা ঢিল মেরে অক্ষত দেহে বাড়ি যাবেন এ আশা করবেন না বাংলাদেশ। কিন্তু একটা মানুষকে ধরে নিয়ে, জীবন্ত একটা যুবককে ধরে নিয়ে গুলি করে দিয়ে মেরে দিয়ে বলতে হচ্ছে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, মানুষ মারতে কোনো সমস্যা নাই, ছবি ভাঙতে কোনো সমস্যা, এটা কি মূর্খতা নয়? এটা কি শিরক নয়? এর চেয়ে কি, এর চেয়ে জাহিলিয়াতে কি থাকতে পারে? মানুষ না খেয়ে মরছে, আর একজন খেলা করে জিতলো আল্লাহর রহমতে, আরে বাপরে কোটি কোটি টাকা খেলোয়াড়ের পেছনে খরচ করছে বড় লোকেরা, ওই বড় লোকের যদি কোনো গরিব মানুষ যায় ও তাকাইও দেখবে না তার দিকে। কত ব্যবসায়ী যে কোটি কোটি টাকা দিয়েছে এই পাঁচ ষাটটা ক্রিকেট খেলোয়াড়কে, পত্রিকাতে আপনারা দেখছেন, তাই না? অথচ একবার বলে না তারা যে জিতেছে আল্লাহর রহমতে জিতেছে, ও তো হারু বাটি চিরকাল, এখন জিতলো কেমন করে? এটা তারা বোঝে না যে শচীন টেন্ডুলকারের মতন বিশ্ববিখ্যাত খেলোয়াড় পর্যন্ত ঢাকায় এসে আমাদের এই সেলিব্রিটির কাছে শূন্য রানে ফিরে গেছিল। এটা সম্পূর্ণ তকদি, খেলাটা সম্পূর্ণরূপে ভাগ্যের ব্যাপার। অত খেলাকে খেলা না মনে করে খেলা জিতেছে বলে টাকায় দিচ্ছে টাকা, বেটা তো আল্লাহ বিধানের পক্ষে ওই টাকাটা যদি ব্যয় করতিস আল্লাহ খুশি হত। আর এইসব দিয়ে আল্লাহ পরীক্ষা করে ধনী ব্যবসায়ীদেরকে, দেখি ওর টাকাটা কোথায় ব্যয় করে। আমাদের দুর্ভাগ্য আমরা এগুলোকে খুব বেশি চিন্তা করি না, একটু চিন্তা করলে বুঝতে পারতাম যে টাকা যিনি দিয়েছেন তার কাছে আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন এই বড় লোক বারবার হজ করতে উমরা করতে এই টাকাগুলো খেলোয়াড় পেছনে দিলে কেন, বাংলাদেশে কি আমার কোনো গরিব অভাবগ্রস্ত বান্দা নাই, সেখানে দাওনি কেন। রানা প্লাজার পঙ্গু ভাইগুলা 1,070 জন মানুষ চোখের নিমেষে তারা নিহত হয়েছে, আরো কয়েক হাজার মানুষ পঙ্গু হয়ে আছে, তারা চলতে পারেনি এখন পর্যন্ত, তাদেরকে টাকা দেওয়ার সময় টাকা জোটে না তোমার, কটা ছেলে লাফালাফি করলে তুমি টুকুর বিটা ঢেলে দিলে, কি মূল্য আছে তোমার হজ জাকাত আর উমরার। সাবধান, যেখানে টাকা ব্যয় করবেন ওটাও আল্লাহ দেখেন, কিভাবে টাকা আয় করেন ওটাও আল্লাহ দেখেন, হিসাব তার কাছে দিতে হবে। শোয়েব আলাইহিসসালাম এই কথাটাই তার দেশবাসীকে বলতে চেয়েছিলেন যে তোমরা আখেরাতে জবাবদি করবে যেন এটা ভুলে যেও না, তারা সেটা মানেনি। ওই তিনটা কারণ সঙ্গে একটা মৌলিক কারণ যোগ করে দিই, এটাও শোয়েবের জীবনে ঘটে গেছে। তিনি তাদেরকে বললেন যে দেখো, আর একটা পড়ে দিয়ে গেল, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শোয়েবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কম আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। কদ জাআতকুম বাইনাতুম মিন রাব্বিকুম ফাউফুল কায়লা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে স্পষ্ট বিধান এসে গেছে, অতএব তোমরা ওজনে এবং মাপে কম দিও না এবং মানুষকে ফাঁকি দিও না, মানুষকে কম দিয়ে জিনিসপত্রে কম দিও না। ওলা তুফসুদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এই সুন্দর পৃথিবীটা যা ইসলাহ হয়ে আছে এখন, এখানে তোমরা এগুলো করে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। দালাইকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বিশ্বাসী হও, অর্থাৎ যদি তোমরা আমার কথা বিশ্বাস করো। জবাবটা কি দিচ্ছে শুনলেন, জবাব দিচ্ছে ক্বালু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশীদ, সূরা আরাফ 87 নম্বর আয়াত। হে শোয়েব, তুমি একজন সহনশীল এবং সৎ ব্যক্তি আমাদের দেশের, তোমার কম তোমার সম্প্রদায় খুব ভালো, কিন্তু তুমি সালাত আদায় করো এটা তো আমরা তোমাকে বাধা দেই না, কিন্তু সালাতও তুমি আদায় করবে, কিন্তু আমাদেরকে কেন নিষেধ করছো যে আমাদের বাপদাদা যে সময় মূর্তি পূজা করতো এগুলো নিষেধ করছে কেন, তোমার সালাত তুমি আদায় করো, যার ধর্ম তার, তুমি আমাদেরকে বাধা দিচ্ছ কেন। দুই নম্বর, আওয়ান নাফালাফি আমওয়ালিনা মা নাশা, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য যা খুশি তাই করবো, যেভাবে খালি টাকা কামাই করবো, তুমি এতে বাধা দিচ্ছ কেন। বিষয়গুলো খেয়াল করেছেন, এক মানুষকে শিরিক করার অধিকার দিতে হবে, তাহলে আপনার সালাত আমরা বাধা দিব না। দুই, আমরা হারাম হালাল বাঁচব না, যেভাবে খুশি লুটপাট করে খাবো, যার যত বুদ্ধি আছে সে বুদ্ধিমত্তা দিয়ে টাকা কামাই করবে, এখানে নীতি নৈতিকতার কথা বলতে আসো না, আখেরাতের বিষয়ে আখেরাত হবে, দুনিয়াগুলোর ডিস্টার্ব করো না। কোনো কথায় যখন তারা শুনল না, তখন নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কি প্রার্থনা, রব্বানা ফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, হে আল্লাহ তুমি আমার এবং আমার কওমের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দাও সত্য সহকারে, কারণ তুমি হলো শ্রেষ্ঠ ফয়সালাকারী। কেন জানি না কারাগারে এই দোয়াটা বারবার আমার মুখ দিয়ে বেরিয়ে আসতো, যে কম মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে কারা নির্যাতন ভোগ করাচ্ছে, আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, তুমি তাদের ফয়সালা করো। দোয়া কিন্তু আল্লাহ শুনেছিলেন, ফয়সালা আল্লাহ করেছেন। কোন জালেম কশ্চিনকালে জুলুম করে চিরদিন টিকে থাকতে পারবে না। বিগত যুগে আদ, সামুদ, ফেরাউন, নমরুদ টিকে থাকতে পারেনি, এ যুগের জালেমরাও টিকে থাকতে পারবে না। মজলুম চিরদিন এই দোয়াই করবে যে দোয়া নবী শোয়েব আলাইহিসসালাম করেছিলেন, রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনা ক্বাওমিনা বিল হক, হে আমাদের প্রতিপালক তুমি আমাদের মধ্যে এবং আমাদের কওমের মধ্যে সর্বোত্ত সত্য ফয়সালা করে দাও। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর তুমি হলো শ্রেষ্ঠ ফয়সলাকারী। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো ফয়সলাকারী নয়, মূল ফয়সলাকারী হচ্ছেন আল্লাহ। আর আল্লাহর বিধান যখন নেমে আসে, কোনো শক্তিশালী মানুষের শক্তি কোনো কাজে লাগে না, সেটাই নেমে আসলো পরবর্তীতে। কিভাবে নেমে আসলো? একটা তো এখানে বললাম ভূমিকম্প। কোরআনের তিন জায়গায় তিনটা শব্দ এসছে শোয়েবের কওমের ধ্বংসের বিষয়। একটা হচ্ছে জুল্লাহ, তো ছায়া, একটা হচ্ছে রাজফা ভূমিকম্প, আর একটা হচ্ছে সাইহা বজ্র নিনাদ। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই তিনটাই এসেছিল তার কওমের উপরে। প্রথমে সাত দিন এমন তীব্র গরম পড়েছিল যে মানুষ ছটফট করে একবার শেষকালে মাটির তলা চলে গেল, ভাবছে ওখানে ঠান্ডা হবে, কিন্তু না, সেখানেও আগুন থাকতে পারে না গরমের চোটে। বেরিয়ে আসলো যার যার মতো, কোথায় যাবে? হঠাৎ আল্লাহ পাঠিয়ে দিলেন জুল্লাহ, মেঘমালা, মেঘের কালো মেঘের নিচ দিয়ে সুশীতল বাতাস চালু করে দিলেন। এই গরমে কাতর মানুষগুলো দৌড়ে চলল সেখানে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। নারী পুরুষ সবাই ঘর ছেড়ে সহজ চলে গেল ওই মেঘের ছায়ার নিচে। হঠাৎ করে চলে এলো সেখানে ভূমিকম্প। এক ভূমিকম্পেই সব শেষ, একটু আগে যাতে পড়লেন ওখানে হুড়মুখি সব পড়ে গেল। এরপরে চলে আসলো উপর থেকে বজ্র নিনাদ, এমন বজ্রপাত হওয়া শুরু হলো, নিশ্চিহ্ন হয়ে গেল, সব পুড়ি সাকার হয়ে গেল, মনে হয়নি যে এখানে কোনো মানুষ ইতিপূর্বে ছিল। এমনি করে কোনো লোক লস্কর সিপাহী ছাড়াই সমস্ত কাফের মুশরিক বদমাশগুলোকে যার যার ঘর থেকে বের করে নিয়ে এক জায়গায় জমা করে একসঙ্গে সবগুলিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এটা হল মদিয়ানে কওম। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে সে ক্ষমতা আজকে ফুরিয়ে গেছে মনে করছেন নাকি? আজকে পত্রিকা ভবিষ্যৎবাণী করেছে এক সপ্তাহের মধ্যে নেপালে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার ভয় হচ্ছে শোয়েবের কওমের মতোই পুরাপুরি নেপালটাকে ধ্বংস হয়ে যায় কিনা সন্দেহ হচ্ছে আমার এখন। কারণ পৃথিবীর একমাত্র ঘোষিত হিন্দু রাষ্ট্র হল নেপাল। কোনো হিন্দু যদি মুসলমান হয় তা জেল কাটতে হবে না, আইনত নিষিদ্ধ। হিন্দুকে সারা জীবন হিন্দুই থাকতে হয়, এটা ইসলামের বিধান নয়। মানুষ তার স্বাধীন মতো ধর্ম বেছে নেবে, এটা একটা কোনো রাষ্ট্রের ক্ষমতা নিয়ে বাধা দেওয়া, তাই না? কিন্তু না, এই আইন তারা মানে না। যাই হোক, সেগুলো বেশি বলতে চাচ্ছি না। মূল বক্তব্য হচ্ছে এখানে যে শিরকের আড্ডাখানায় কখনো রহমত নাজিল হয় না। বারবার মানুষকে উপদেশ দিয়েও যখন শোনে না, তো তাদের উপরে গজব নাজিল হয়। এখানে আরেকটা বিষয় রয়েছে, বাদা ইসলাহেহা, আল্লাহ পাক নিজের সুন্দর করে জমিনটা তৈরি করেছেন, তোমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ বলেছেন না, আমরা করছি কি? বিশৃঙ্খলা সৃষ্টি করছি। কিভাবে? যেগুলো জ্ঞানীরা করে আপনারা করেন না। আপনারা হারিকেন জ্বালাতেন একদিন, যেমন হারিকেন জ্বালা বাদ দিয়েছেন, ইলেকট্রিক জ্বালান, কিন্তু এই বিদ্যুৎ আনতে যে কত জ্বালানি খরচ করতে হয় সেটা আমরা টের পাই না, বুঝতেও পারি না। ফলে সারা পৃথিবী এখন উষ্ণায়নের পাল্লা পড়ে গেছে, যাকে ইংরেজিতে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। 2007 সালের 12 ডিসেম্বরের পত্রিকায় জেলখানা বসে যেটা পড়ে রিপোর্ট লিখছিলাম আমি নেপাল সম্পর্কে, ওইটা খালি আপনাদের শুনিয়ে দিই। সেখানকার বৈজ্ঞানিক রিপোর্টার বলছেন যে এখন যেগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট গজব, কেমন? বৈশ্বিক উষ্ণতায় বিশ্বের রিজার্ভ বরফ গলে যাচ্ছে, দার্জিলিংয়ের সেরাপুঞ্জ পৃথিবীর সবচাইতে বৃষ্টিবহুল এলাকা ছিল, তাই না? এখন সেটা শুকিয়ে যাচ্ছে, এক নম্বর থেকে তিন নম্বরে নেমে আসছে। নেপালের ইমজা হ্রদ, যেখানে ষাটের দশকে পানি পাওয়া যেত না, ছোট্ট একটা রেখা মনে হয়তো জলাশয়ের মতো, এখন সেখানে হিমালয়ের বরফ গলে পানি পড়তে পড়তে এক কিলোমিটার ব্যাপী বড় হ্রদে পরিণত হয়েছে, যেখানে ওই সময়ে 29 লক্ষ টন পানি মজুদ হয়ে গেছিল। এরপরে তিনি বলছেন, এই গ্রীষ্ম এই উষ্ণায়ন ক্রমেই বাড়ছে, পুরা দক্ষিণ এশিয়া হিমালয়ের কন্যা, ঘনবসতিপূর্ণ এলাকা, হিমালয় পর্বতকালা সৃষ্টি করেছেন পুরা দক্ষিণ এশিয়াকে সঠিকভাবে প্রতিপালনের জন্য। ওখানকার বরফ গলে যে পানি আসে, সেখান থেকে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি। এই পানি না থাকলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কোনোটাই বাঁচবে না। হিমালয়কে যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো, তাহলে হে দক্ষিণ এশিয়ার প্রায় 200 কোটি মানুষ তোমরা ধ্বংস হয়ে যাবে। এই হুঁশ আমাদের বিজ্ঞানীদের নাই, তা আমি বাঁচলে বাপের নাম, এইভাবে চলছে। ফলে আজকের ভারত আন্তঃসংযোগ নদী প্রকল্প নিয়ে সমস্ত নদীগুলো বেঁধে দিচ্ছে, ব্রহ্মপুত্র, যমুনা, আমাদের পদ্মা, যার ওরা বলে গঙ্গা, ফারাক্কায় বেঁধেছে। এখন আর সুরমা বরাকটা বাকি ছিল মেঘনা বাঁধার জন্য, ওটা অট্টিপাইমুখ বাঁধ শুরু করে দিয়েছে তারা। পুরা নদীর স্রোতটাকে তারা বেঁধে দিচ্ছে। বাংলাদেশ অতিসত্বর পুরাপুরি মরুভূমি হয়ে যাবে, অথবা কি বলে সুন্দরবনে ওখানে সাগরের তলদেশ উঁচু হয়ে পুরো দেশটা তলিয়ে যাবে। দায়ী কে? দায়ী কিন্তু আল্লাহ না, দায়ী আমাদের মতো বিজ্ঞান কর্মী, টাকাওয়ালা, কতগুলো নেতা দায়ী, সাধারণ মানুষ দায়ী নয়। ভারত যদি বান্দাবান্দিগুলো না করত, পানি যদি সঠিকভাবে চলাফেরা করত, আল্লাহর নদী যেভাবে আল্লাহ চালাতেন সেইভাবে যদি চলতো, তাহলে এই উপমহাদেশে আমাদের কারোরই কোনো ক্ষতি হতো না। ভারতে বাস্ত, বাংলাদেশে বাস্ত, সবাই বাস্ত, কিন্তু নিজেরাই বড় হতে গিয়ে আমাদের ধ্বংস করবে, এটাই আল্লাহ বলছেন, ওয়ালা তাফসুদু আরদা বাদা ইসলাহিহা, এই সুন্দর পৃথিবীকে তোমরা বিশৃঙ্খলায় নষ্ট করে দিও না। আমরা সেটা করেছি, আর এ কারণেই আল্লাহর গজব আসতেছে। যদি গজব না আসতো, এরা হুঁশিয়ার হতো না। আপনারা বললেন, তাহলে আল্লাহ নেতাগুলো কেন মারে না বাসায় করে করে? এগুলোর দায়িত্ব আপনাদের। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা নুযিকান্নুমুল আযাবাল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা ছোট ছোট আযাব পাঠিয়ে দিয়ে বড় আযাব পাঠানোর আগেই ছোট ছোট আযাব পাঠিয়ে মানুষকে হিসাব সাবধান করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ওরা আল্লাহর পথে ফিরে আসে। সূরা সাজদা পড়ে দেখুন, আমরা সেগুলো মানি না। মানলে পৃথিবীতে এই ধরনের কোনো কষ্ট হইতো না। দূর অতীতে ভূমিকম্পের ইতিহাসের সঙ্গে আজকের চাক্ষুষ ভূমিকম্পের সঙ্গে সেদিন যে কারণ ছিল, আজও ঠিক একই কারণ অব্যাহত আছে। সেদিন যে কারণে তারা ধ্বংস ছিল, আজও ঠিক একই কারণে আমরা ধ্বংস হচ্ছি। এরপরেও কি বান্দা সাবধান হব না? দুদিন পরে যখন ভূমিকম্প থাকবে না, সবই আমরা ভুলে যাব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃসংবাদ, মানুষ কখনো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আর কোরআন বিগত ইতিহাসের আকর, যদি কোরআন এগুলো ইতিহাসে অনুসরণ চলে না ধরত, তাহলে মানুষ কখনোই এগুলো খবর জানতে পারত না। অতএব আসুন ভাই, বাঁচার জন্য আমার পথ তালাশ করি। কিভাবে বাঁচবেন? আমার রসুল সে ব্যবস্থা আপনাদের বলে গেছে। আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু কাল কাল খাসফাতিশ শামস ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজ'আন ইখশান তাকুনা আস-সাআ ফাআতা আল-মাসজিদ। আবু মুসা আশারি বলছেন, হঠাৎ সূর্যগ্রহণ হল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত কম্পিত হয়ে বলে উঠলেন হয়তোবা কেয়ামত শুরু হয়ে গেল। দৌড়ে এলেন মসজিদে, এবার তিনি যে ভাষণ দিলেন সেখানে তার শেষে বললেন, দেখো ইন্না হাযিল আয়াত ইউখাফফিফুল্লাহ ইবাদাহু, এগুলি আল্লাহ নিদর্শন, এগুলির মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে ভয় দেখান। ফায়জা রায়তুম শাইয়্যাম মিন যালিক, যখন তোমরা আল্লাহর গজবের এই ধরনের কোনো নমুনা দেখতে পাবে, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইসতিগফারিহি, তোমরা ভীত হয়ে দৌড়ে যাও আল্লাহর কাছে দোয়া করার জন্য, তাকে স্মরণ করার জন্য, তার জিকির করার জন্য এবং তার নিকটে ইস্তেগফার করার জন্য। রাওয়াহুল বুখারী। যখন এই ভূমিকম্প আসবে বা এই ধরনের কোনো গজব আসবে, তখন আমাদের কর্তব্য হবে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াগুলো মুখস্থ রাখবেন। কখন কি অবস্থা ঘটবে কিছু ঠিক নাই, অত দোয়া পড়তে পড়তে যদি মরে যান তথাপি আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এদিন যে ভূমিকম্প হলো, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয়তলায় বারান্দায় ছিলাম দাঁড়িয়ে ছাত্রদের নিয়ে, যে যেমনি কাঁপা শুরু হয়েছে কেউ খেয়াল করেনি, সামনে আম গাছগুলো দেখে হুমড়িকে পড়ছে, আমার পায়ের তলে মনে হচ্ছে পড়ে যাচ্ছি, বলে আরে দেখো ভূমিকম্প হয়ে গেল নাকি, কিসের দোয়া? আমি তো কয়েকবার দোয়া পড়লাম হাঁটতে হাঁটতে, বান্দা তো দৌড় মারল, প্যারালাইসিসের রুগী চলতে পারে না, আসতে অনেক খড়িয়ে খড়িয়ে দেয়াল ধরে ধরে দৌড়ে তিনতলা নেমে চলে গেল। নিচে গিয়ে বললাম কি প্রফেসর সাহেব আজকে আর বায় ব্যথা নাই? আগে যান বাসে তার পার করে দেখবো, দোয়া দৌড় পড়েছেন তো কি বলতে তো জানি না, তো কি যে বললে হুঁশি নাই না, এগুলো ঠিক নয়। দেখেন ল্যাপটপ খুলে কীভাবে নয় তাহলে বিল্ডিং টা নেপালে পড়ে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া সব দারুণ যানজট, হঠাৎ বিল্ডিংয়ের উপরে মাথাটা ভেঙে পড়ল, চোখের পরে দেখলাম যে একটা হুন্ডা আরোহী ইয়ং ছেলে যাচ্ছিল, হারিয়ে গেল ওর মধ্যেই, বাকি কয়েকটা মাইক্রো মাইক্রো কে কোথায় ছিটকে পড়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল যে নয়তলা একটা বিল্ডিং আস্তে আস্তে পড়ে গেল, একবার চারিপাশে অন্ধকার হয়ে গেল, গুড় হয়ে গেল। এই দৃশ্যগুলো এখন ওই কি কারণ ক্যামেরা বলে ক্লোজ সার্কিট ক্যামেরার বদৌলতে ধরা পড়ে গেছে ভূমিকম্প পুরো দৃশ্যটা, সেটাই আবার চলে আসছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এগুলো দেখলে বান্দার অন্তত আল্লাহ তো ভয় করবে, আমি যে ঘরে বসে আছি এই ঘরটা তো পড়তে পারে, রাষ্ট্রের কয়েকটা বিল্ডিং কাজ হয়ে গেছে আমাদের বিল্ডিং কাজ হবে না, আল্লাহ বলে রাখছে না কি পাড়াতে হবে না, কে কখন কিভাবে চোখের পেলাকে মরে যাব, তো এক মিনিট সময় লাগেনি নেপালে ভূমিকম্প, এক মিনিট সময় লাগেনি, মিনিটের মধ্যে আপনি কোথায় যাবেন দৌড় মেরে, অত ওখানেই আপনাকে দোয়া পড়তে পড়তে মরতে হবে, এই প্রস্তুতি নিয়ে আপনাকে থাকতে হবে, মৃত্যুর জন্য অলয়েস প্রস্তুত থাকা লাগবে, মৃত্যুর ভয় পালিয়ে কোনো লাভ নাই, মৃত্যু আপনাকে গ্রাস করবেই। অলা হুকুম তুমি ব্রোজি মশাইয়াদা, তোমরা সর্বোচ্চ কঠিন দুর্গের মধ্যে যদি বসবাস করো মৃত্যু তোমাকে গ্রাস করবেই, অর্থাৎ মৃত্যুকে ভয় করে লাভ নাই, মৃত্যুর জন্য পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়াটাই মধ্যে বুদ্ধিমানের কাজ। অথবা আসুন আমরা সবাই তওবা করি, বাঁচতে গেলে দোয়া করতে হবে এবং তওবা করতে হবে, আর কোনো কাজ নেই। আল্লাহ বলেই দিয়েছেন না আগেই, এসব বিপদে সবর করতে হবে, এসব বিপদে আল্লাহকে স্মরণ করতে হবে, এসব বিপদে আল্লাহ নিকটে সাহায্য প্রার্থনা করতে হবে, কোন সরকারের ক্ষমতা নেই আপনার উপকার করতে পারে। দেখছেন না নেপালের এয়ারপোর্ট নষ্ট হয়ে গেছে, বিমান নামছে না, বিদেশ থেকে কোনো সাহায্যও যাচ্ছে না, সরকার কি করবে, যে পৌঁছতে তো হবে সেখানে। হ্যাঁ আল্লাহ এরই মধ্যে দেখিয়ে দিয়েছেন তার ক্ষমতা, চার দিন পরে ছোট্ট একটা বাচ্চা চার মাস বয়স জীবন্ত বেরিয়ে আসছে, কল্পনা করা যায়, বাড়ি উপরে হয়ে পড়েছে, বাপ বলছে আমার সন্তান এই বাড়ির তলেই পড়েছে তোমরা ভালো করে খোঁজো, উদ্ধারকারীরা বলছে আমরা সাধ্য মতো খুঁজলাম পেলাম না আর কি করবো, হঠাৎ বাচ্চা কেঁদে উঠেছে, বাপ বলছে ওটাই তোমার বাচ্চার কান্না, ওই কান্না তো আমি চিনি, আবার খোঁজো আবার চেষ্টা করো, অবশেষে পাওয়া গেল, এখন তরতাজা হাসপাতাল নিয়ে গেল, ডাক্তার বলছে কিছুই হয়নি, আল্লাহ দেখিয়ে দিলেন আমি হলাম সকল ক্ষমতার উৎস, জনগণ কোন ক্ষমতার উৎস নয়। কিসের জনগণ, কি ক্ষমতা তোমার আছে? বেহায়া সরকারগুলো, লজ্জাশরম নাই, এগুলো বারবার বলে সিরকি কালাম উচ্চারণ করে, আর বল কি দুর্যোগ মোকাবেলা করবো আমরা। পেটা তোর কোন ক্ষমতা আছে? তোর পেটে একবার পাতলা প্যাগান হলে তিন বছর শুয়ে যাবে হাসপাতালে গিয়ে, একটু হাসি লাগলে চলে যাও সিঙ্গাপুরের মন্ডের হাসপাতালে, আর তুমি বেটা বলো দুর্যোগ মোকাবেলা করবে? গজব যে এখন আসেনি ঢাকাতে, এটি আল্লাহর রহমত বলতে হয়। ধ্বংস হয়ে যাওয়ার আগে সাবধান হও, হে জাতি আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহর সঙ্গে পাল্লা করে তুমি টিকতে পারবে না কোশ্চিন কালো, আল্লাহর বিধানের বাইরে গেলেই সেখানে অ্যাক্সিডেন্ট হতেই হবে। স্বভাবজাত কিছু বিধান আছে, এই স্বভাবজাত বিধান আল্লাহ তৈরি করা, যেমন নারী পুরুষের পারস্পরিক লজ্জাশীলতা স্বভাবজাত বিধান নয়। আমাদের একজন বৃদ্ধ জাতীয় অধ্যাপক চিৎকার দিয়ে বলছে, আমার 25 বছরের আমার ছোট্ট মেয়েটি আমার সঙ্গে যাচ্ছে, আর ধানমন্ডির খেলার মাঠে তাকিয়ে বলছে, আব্বা শুধু যুবকরাই খেলাধুলা করে, মেয়েরা কি খেলতে পারে না? উনি দুঃখ করছেন, আমার বাচ্চার এই জবাব আমি আজও দিতে পারিনি। 25 বছরের কোন যুবতী মেয়ে নাকি তাকে বলেছিল, সে বানোয়ার সব বলেছিল, দেখুন আপনাদের পুরুষেরই সমাজ এটা, প্রচন্ড গরমে রাত্রি 11টার সময় আপনি ঘর থেকে বেরিয়ে যখন বাইরে যাবেন কারেন্ট নেই যেহেতু, আপনি একটা স্যান্ডুগঞ্জি গায়ে দিয়েও বাইরে যেতে পারেন, কিন্তু আমি 25 বছরের যুবতী নারী, আমি ঘরের বাইরে যেতে পারি না। বাংলাদেশে কি যাওয়ার জো আছে? আমি যেতে চাই কিন্তু পারি না, যাওয়ার কি জো আসে? মানে ধার্মিকদেরকে টিটকারি দিচ্ছে, ধার্মিকদের অত্যাচারে আমরা বাইরে যেতে পারি না। এবারে সাংবাদিক লিখে জবাব দিয়েছে, আচ্ছা মতো বেটা তোমার যে বয়স আমার বয়স তাই, তুমি বৃদ্ধ অধ্যাপক আমি বৃদ্ধ অধ্যাপক, কি লিখছো তুমি বেটা? বলে দিয়েছি তুমি জিজ্ঞেস করো, তুমি ঠিক অনুরূপভাবে বাড়িতে চলে গিয়ে জবাব পাবে। যদি তোমার ঘরে 25 বছরের যুবতী মেয়ে থাকে, এখন মে মাস প্রচণ্ড গরমের দিন, কারেন্ট তো প্রায় থাকে না, রাত্রিবেলা তুমি তোমার মেয়েকে বলো, মা চলো তো একটা স্যান্ডোগেন যে একটা হাফ প্যান্ট পরে আমি আর তুমি একটা রাস্তায় ঘুরে আসি, নিঃসন্দেহে তোমার মেয়ে বলবে আমি যেতে পারবো না। ওই যুবক ভাই যুবক বোনটি যদি বলা হয় তোমরা যাও ধানমন্ডি খেলামন্ডি খেলা করো, নিঃসন্দেহে মেয়েটি বলবে আমি এই অবস্থায় হাফ প্যান্ট পরিয়ে ছান্ডুগঞ্জি গায়ে দিয়ে খেলা করতে যাব আমি তা পারবো না, তোমার কোনো আইন লাগবে না, মেয়েই বলবে আমি যাব না। কারণ এটা আল্লাহ পাকের স্বভাব যত বিধান আল্লাহ করে দিয়েছেন, নারীর মধ্যে লজ্জাশীলতা আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন, এই বিধান ভাঙার যখন চেষ্টা যদি কোনো সরকার করে ওই সরকার ধ্বংস হয়ে যাবে, ওই দেশে আল্লাহ গজব নেমে আসবে। কথা বুঝছেন? ঠিক অমনি করে আল্লাহ পাক হিমালয় পর্বত তৈরি করেছেন এই দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণের জন্য, আর সেই বরফ তোমরা কেটে নিচ্ছ, সেইখানে তোমরা নিজেরা মিল ফ্যাক্টরি বানিয়ে বানিয়ে গ্যাস বের করে দিচ্ছ, ওই গ্যাসের আগুনে ওই বরফ গলে যাচ্ছে, পানি বেশি পড়ে যাচ্ছে, ফলে এখন ওই বরফ আমাদের জন্য কল্যাণের বদলে অকল্যাণ বয়ে আসছে। এর জন্য দায়ী হলো বড় বড় শিল্প কারখানার মালিকরা, নিজেরা দায়িত্ব গ্রহণ না করে আল্লাহকে দায়ী করলে হবে? অত আল্লাহর এই সুন্দর ব্যবস্থাপনার বাইরে গেলে যিনি যাবেন তিনি ধ্বংস। অত আমাদের কর্তব্য হবে আল্লাহর বিধানের কাছে আনুগত্য স্বীকার করা এবং আল্লাহর দাসত্বের মাধ্যমে নিজের জীবনটাকে পরকালের মুক্তির জন্য গড়ে তোলা, এর বাইরে বাঁচার কোনো পথ নেই। অত নেপালের ভূমিকম্পে বড় শিক্ষা এই, আমাদেরকে শিরিক মুক্ত তৌহিদবাদী জীবন যাপন করতে হবে, দুই আখেরাতের জবাবদিহিতার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং তিন এই সুন্দর সুশৃঙ্খল পৃথিবীকে বিশৃঙ্খল যাতে না হয় সে চেষ্টা করে যেতে হবে, এবং চার মুআমালাত এবং ইবাদতকে বিভক্ত মনে করা যাবে না। যিনি সালাত আদায় করবেন তিনি অবশ্যই ব্যবসায় ফাঁকি দেবেন না, কারণ ব্যবসা অর্থনৈতিক বিষয়টা মানুষের ইবাদতের অন্তর্ভুক্ত। একটা দেহের হাত পা নাক কান চোখ মুখ যেমন পৃথক পৃথক অঙ্গ, অনুরূপভাবে মানুষ ব্যবসা করবে, সমাজ পরিচালনা করবে, এগুলো মানুষের এক স্বাভাবিক বিষয়। অতএব আমি এখানে সিজদা করব আল্লাহর কাছে, আর বাজারে গিয়ে আমি ব্যবসা ফাঁকি দেব, মানুষকে ওজনে কম দেব, ভেজাল মিশাব, মানুষকে অন্যায় করব, এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব বৈষয়িক জীবন এবং ধর্মীয় জীবনকে পৃথক করে দেখার যে প্রক্রিয়া বাংলাদেশে চলছে, এটা থেকে তওবা করতে হবে, নইলে মাদিয়ানে যেভাবে ধ্বংস নেমে এসে ভূমিকম্পের মাধ্যমে, বাংলাদেশও একই ধ্বংস নেমে এসে ভূমিকম্পের মাধ্যমে, এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।